Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin, wassalatu wassalamu ala rasulihil karim wa ala alihi wa sahbihi ajmain. প্রিয় শ্রোতা মণ্ডলী, গলার অবস্থা খারাপ, সেই হিসাবে আজকের আওয়াজ পরিবর্তিত। বুঝতেই পাচ্ছেন যে কথা সেই রকম হবে না যেরকম হওয়া দরকার। তবু যেহেতু আমাদের নিয়মিত ধারাবাহিক দার্স চলছে, সেহেতু বলতে হবে এবং আপনারা আশা করি কষ্ট করে শুনবেন। অনেকেই অভিযোগ করেন আওয়াজ স্পষ্ট না, আওয়াজ ভালো হয় না, কি করব, যার যতটুকু ক্ষমতা। কারো সেরকম মেশিন যন্ত্র ক্যামেরা ভালো আছে কিংবা আরো বিভিন্ন রকমের ব্যবস্থা আছে, তারা করে নিতে পারে, তারা সাউন্ড বাড়িয়ে নিতে পারে, স্বচ্ছ করে নিতে পারে। আমাদের সে ব্যবস্থা নেই, আমাদের যেটুকু সেটুকুই আমরা করব। ওই যে বলে না, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেই রে ভাই, দিন দুঃখিনী মাঝে তোদের, তার বেশি আর সাধ্য নাই। আমার যেটুকু সাধ্য সেটুকুই আমি করব, এই জন্যে অভিযোগ পেয়ে থাকি তাই বললাম। আজকের বিষয় বস্তু হল যে পূর্ববর্তী জাতি আমাদের পৃথিবীতে ছিল, জাতি বলতে ধর্ম, আমাদের পূর্ব ধর্ম ছিল খ্রিস্টান ধর্ম, যেটা আসমানি ধর্ম, যেটা আকাশ থেকে বা আল্লাহর পক্ষ থেকে আসা ধর্ম, এমনি মানুষের মনগড়া না, মানুষের মনগড়া তন্ত্র, মানুষের মনগড়া ধর্ম বহু আছে। এক একটা বিশ্বাস নিয়ে এক একটা মানুষের প্রতি অতিরঞ্জন করে তারা ধর্ম বানিয়ে নেয়, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে ধর্ম আসে, আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে যে ধর্ম আসে, সেই ধর্মের কথা বলা হচ্ছে। আমাদের ইসলাম ধর্মের পূর্বে ছিল খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম ইত্যাদি। এই ধর্মের মানুষরা বহু নাফরমানি করেছে, যেমন মুসলমানরাও করছে। নাফরমানি সব জাতিতে ছিল, মানুষের মাঝেও আছে। যেমন ফেরেশতারা আগেই বলেছিলেন যে আল্লাহ তাআলা এমন এক জাতি সৃষ্টি করবেন যে কি করবে, ফেতনা ফাসাদ সৃষ্টি করবে, খুন দাঙ্গা রক্তারক্তি করবে। তো প্রত্যেক জাতির ভিতরেই এই খুন দাঙ্গা আছে, আর তারা খুন দাঙ্গা করে ধ্বংস হয়েছে। বহু জাতিকে এমনি আল্লাহ পক্ষ থেকে ধ্বংস করে দেওয়া হয়েছে। যখন ইহুদিরা অবাধ্যতা করল ওই যে মাছ শিকার করার ব্যাপারে, তখন আল্লাহ তাআলা কি করলেন, তাদেরকে ধ্বংস করলেন। কিভাবে? প্রথমে বানরে শুকরে পরিণত করলেন। ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন, বানরে পরিণত করলেন। তবে বানরে পরিণত করার পর একথা মনে রাখতে হবে যে তাদের কোন বংশধর হয়নি। আপনারা জানেন থিওরি আছে, সেই থিওরিতে বলা হয়েছে মানুষ আগে নর আগে বানর ছিল, এটা থিওরি। কেন না দেখতে একরকম ইত্যাদি, লেজ হয়, এখনো মানুষের কোন মানুষের জন্ম হয় লেজ হয়ে জন্ম হয় ইত্যাদি ইত্যাদি, কিন্তু এ তথ্য ভুল। কারণ হচ্ছে মানুষের আন্দাজে অনুমানে বলা তথ্য, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে কিতাব এসেছে যেখানে বলা হয়েছে আদমকে আমি সৃষ্টি করেছি নিজের হাতে মাটি দিয়ে, তারপরে সেখান থেকে মানুষের উৎস। কিন্তু থিওরি তার উল্টো বলে, আমাদের থিওরি বলে যে বানর কোনোদিন নর হয়নি, কিন্তু নর বানর হয়েছে। যেমন ইহুদিরা, কিছু ইহুদি নর থেকে বানরে পরিণত হয়েছে, সেই বানরের তবে কোনো বংশধর নেই, তারা ওই পরিবর্তিত অবস্থায় মারা গেছে, তাদের কোনো বংশ নেই। এটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। তো তাদেরকে এইভাবে ধ্বংস করা হয়েছিল, কাউকে মাটিতে ধসিয়ে বা আকাশ থেকে পাথর বর্ষণ করে বজ্রপাত দিয়ে ইত্যাদি ধ্বংস করা হয়েছে। পূর্বজাতি বহু জাতিকে, পূর্ববর্তী বহু জাতিকে ধ্বংস করেছেন আল্লাহ তাআলা। আমরা আজকে জানব যে তাদেরকে যে ধ্বংস করা হয়েছিল সেই ধ্বংসের কারণগুলো কি কি ছিল, কোন কোন কারণের ব্যাপারে বর্ণিত হয়েছে যে এই কারণে তারা ধ্বংস হয়েছে, আমরা একটা একটা করে আমাদের এই দর্শে দেখব। প্রথম হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াকুম মাসহ ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিশহ, তোমরা অতিরিক্ত কার্পণ্য থেকে দূরে থাকো, অতিরিক্ত ব্যয়কুণ্ঠতা থেকে দূরে থাকো। কেন? কারণ তোমাদের পূর্ববর্তী জাতিকে এই অতিরিক্ত কার্পণ্য ধ্বংস করেছে। কার্পণ্য বুঝতে পারছেন, যেখানে যতটুকু খরচ করা দরকার আপনি করছেন না, আপনার বাড়িতে যতটুকু খরচ দেওয়ার দরকার আপনি দিচ্ছেন না, আপনার ছেলে মেয়েকে যতটুকু খরচ দেওয়ার দরকার আপনি দিচ্ছেন না, ইত্যাদি ইত্যাদি। আপনারা জানেন অবশ্য কোন কোন ছেলে মেয়ে আছে যাদেরকে মানে বেশি চাই, অনেকে মানে লাডলে বলে তাদেরকে বেশি দেয়, দেখবেন ছোট বাচ্চাও তার হাতে পঞ্চাশ রিয়াল একশো রিয়াল আছে, কে দিয়েছে? আব্বু দিয়েছে, মাশাআল্লাহ। অথচ আল্লাহ তাআলা বলছেন, লা তুসফাহা আমওয়ালাকুম, বেকুবদেরকে নির্বোধদেরকে তোমাদের মাল দিও না, কারণ সে আজেবাজে জিনিস কিনতে পারে, এখান থেকে সে খারাপ জিনিস কিনতে পারে। অতএব ঠিক দেওয়ার মতো দাও, তার চিপস কেনার দরকার, চকলেট কেনার দরকার, চকলেট কেনার মতো টাকা দাও, এ নয় যে চকলেট কিনতে দিলে পঞ্চাশ টাকা দিয়ে দিলে, এতে ছেলেরা খারাপ হয়ে যায়। আর যদি ঠিক মতো দেন তাহলে পরে দেখবেন তার কাজ হচ্ছে আর সে খারাপ পথে ব্যয় করছে না, অপচয় হচ্ছে না, আল্লাহ তাআলা অপচয় করতে নিষেধ করেছেন। আর যদি যেটুকু প্রয়োজন সেটুকুও না দেন তাতেও খারাপ হতে পারে, তাই না? সে বেচারি স্কুলে যাবে, তার টিফিনের দরকার, টিফিনে মরকম দরকার তার দশ টাকা, আপনি বলেন যা দু টাকা নিয়ে যা, দশ বা পাঁচ টাকা নিয়ে যা, তাহলে সে বেচারি সবাই খাবে আর কম নিম্ন মানে যদি নাস্তা হয় দশ টাকা, আর তারপরে উপরে তো বড় লোক যে ছেলেরা খায় অনেক কিছুই। আপনি যদি প্রয়োজন মতো টাকাটা না দেন তাহলে সে কি করতে পারে? হয়তোবা সে চুরি করতে পারে, হয়তোবা সে অন্য কিছু রাস্তা ইখতিয়ার করতে পারে, তো আপনি সে রাস্তাটা দেখাচ্ছেন। এই জন্য কার্পণ্য করা ঠিক না, কার্পণ্য মানে যেখানে ব্যয় করা প্রয়োজন আপনি করেন না। এমনকি অনেক মানুষ নিজের প্রতিও বকিলি করে, শীতের সময়ে একটা শালের দরকার শাল কিনবে না, সোয়েটার দরকার সোয়েটার কিনবে না, দেখবেন থরথর করে কাঁপছে, ছেঁড়া ফাটা জামা পড়ে আছে, কি ব্যাপার না, ছেলে মেয়েদেরকে দিতে, আসলে কি কার্পণ্য, সে কিনতে পারবে। অনেকে আবার ওমারের হাওলা দেয়, ওমার কিনতেন না তো, ওমার মতো তোমার ব্যাংকে পয়সা রাখতেন, ব্যাংকে পয়সা রেখে তুমি কিনছো না কাপড়, ভালো কাপড় কিনছো না, পড়ছো না, ওমার তো ব্যাংকে পয়সা রাখতেন না, কিন্তু এগুলো ওজোর, মানে নিজে নিজের প্রতি কার্পণ্য করে, বখিলি করে, কুঞ্জুসি করে, ফলে সে ব্যয় করতে চায় না। এই ব্যয় না করার ফলে ছেলে মেয়েদের প্রতি যদি আপনি ঠিক মতো ব্যয় না করেন, ছেলেটা অন্য পথ এখতিয়ার করবে। আপনারা শুনেছেন বা শুনে থাকবেন খবরে, মোবাইল চেয়েছিল একজন নাইনে পড়া মেয়ে, এইট নাইনে পড়া মেয়ে মোবাইল চেয়েছে বাবার কাছে, বলছে ক্লাস আমাদের ক্লাসমেটে সবারই মোবাইল আছে, এখন ছেলে মেয়েদেরকে মোবাইল দেওয়া ভালো না মন্দ? ছেলে মেয়েদেরকে ছোট ছোট বাচ্চা যে মতো কোন উঠতি যৌবনে ছেলে মেয়েদেরকে মোবাইল দেওয়া মোটেই ভালো না, বিশেষ করে নেটওয়ালা মোবাইল দিলে তাতে ক্ষতি হয়, কিন্তু সবারই আছে, আমারও দরকার, আবার শুধু মোবাইল না গ্যালাক্সি চাই। তো তারা যখন আবদার করে, আবদার করার ফলে কোন বাপ দিয়ে দেয়, কেউ তো পয়সা আছে দিয়ে দিল, আর কেউ এই জন্য দিল না যেতে খারাপ হয়ে যাবে, কারণ মোবাইলে বহু রকমের জিনিস আছে তাতে খারাপ হয়ে যাবে, কিংবা অবৈধ যোগাযোগ অবৈধ সম্পর্ক এতে গড়ে উঠবে মোবাইলের মাধ্যমে, এসএমএস এর মাধ্যমে, মেসেজের মাধ্যমে, সুতরাং দেয় না। কিন্তু কোনো কোনো বাবা আছে বখিলি করে দেয় না, কার্পণ্য করে দেয় না। আপনারা শুনেছেন খবরে যে এক মেয়ে এভাবে আবদার করেছিল, তাকে বকাবকি করা হয়েছে, বকাবকি করে সে মানে দরজা বন্ধ করে, তারপর আর দরজা খোলে না, দরজা ভেঙে দেখা যাচ্ছে সে ওড়নাতে ফাঁস দিয়ে সিলিং ফ্যানে ঝুলছে। তাহলে ধ্বংস কিসে আনল? এই কার্পণ্য ধ্বংস আনয়ন করল। এইভাবে তারা পূর্ববর্তী জাতির কথা যে কথা বলা হচ্ছে যে ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিশহ, তারা কার্পণ্যের ফলে ধ্বংস হয়েছে, কার্পণ্য এত কার্পণ্য করত তার জন্য আমারাহুম বিল বুখলি ফাবাখিলু ওয়া আমারাহুম বিল কাতিআতি ফাকাতাউ, বখিলি করলে, কার্পণ্য করলে আপনার বন্ধুত্ব থাকে না। আপনারা জানেন বন্ধুত্বের জন্য কমসে কম তিনটে জিনিসের দরকার আছে। প্রথমত হচ্ছে যে মতে মত মেলানো, মনে মন মেলানো, আর দুই হচ্ছে খরচ করা কিছু, তাই না? খরচ করা, আর তিন নম্বর হচ্ছে ভালোবাসা। ভালোবাসা বন্ধুত্ব যেটা দরকার আর কি, মতে মত যদি না মিলান ভালোবাসা থাকবে না, আর খরচ যদি না করতে পারেন তাহলেও ভালোবাসা টিকবে না। তাকে মিষ্টি খাওয়াতে হবে, কখনো চা খাওয়াতে হবে, কখনো আইসক্রিম খাওয়াতে হবে, সে একদিন খাওয়াবে, আপনি একদিন খাওয়াবেন, এটাই তো হচ্ছে। অবশ্য বন্ধু বহু রকমের আছে, জানি নানি জবানি বহু রকমের আছে। তো যাই হোক, এখানে কথা হচ্ছে কি, যে যদি কার্পণ্য করেন তাহলে বন্ধুত্ব টিকবে না, আর কার্পণ্যের যদি আপনি কার্পণ্য করেন তাহলে আপনার আত্মীয়তাও টিকবে না। আপনি আত্মীয়কে যতদিন দিতে পারবেন ততদিন ভালো, দেওয়া বন্ধ হয়ে গেলে আপনি ভালো লোক না। কালকে দিচ্ছিলেন আপনি ভালো ছিলেন, তাদের আপনি মাথা ছিলেন, আজকে দেওয়া বন্ধ করে দিয়েছেন আপনি ছাতাও নেই, মাথা ছাতা সব চলে গেছে, দিয়ে পায়ের নিচে জুতো হয়ে গেছে। এটা স্বাভাবিক, যতদিন দেবেন মানুষের, যতদিন মানুষ পাবে ততদিন আপনার কাছে সে কৃতজ্ঞ থাকবে, আর না দিতে পারলে পরে বাস অকৃতজ্ঞ, মানে না দিতে পারলে কোনো ব্যাপারই নেই, তখন আপনার সঙ্গে সম্পর্ক তিক্ত হবে। এ শুধু আত্মীয় না, নিজের ছেলে মেয়েদের ব্যাপারেও দেখুন, নিজের স্ত্রীর ব্যাপারেও দেখুন। নিজের স্ত্রীকে দেন তত দিতে পারবেন তত ভালো, দেওয়া বন্ধ করে দেন তখন সে বলবে এ আমার কিসের সুখ, হ্যাঁ পৌষ মাসে ভাতের দুঃখ, তখন বলবে আমার কিসের স্বামী, এ স্বামী নয় আসামি, তখন আসামি হয়ে যাবে স্ত্রীর কাছে। তো মোট কথা, বখিলির কারণে কার্পণ্যের কারণে আপনার সংসারে অশান্তি আসবে, আর কার্পণ্যের ফলে পাপাচারিতা বৃদ্ধি পাবে, তার ফলে ধ্বংসকারিতা আসবে। প্রথম হাদিসে আমরা জানতে পারলাম আবু দাউদ এবং মুস্তাদরাক হাকিমের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলছেন ইত্তাকুজ জুলম, তোমরা জুলুম থেকে দূরে থাকো, জুলুম করা অন্যায় অত্যাচার করা থেকে দূরে থাকো। ফাইন্না জুলমা জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কেননা জুলুম হচ্ছে কিয়ামতের দিনে অন্ধকার। আপনি জালেম হন, কাল কিয়ামতের দিনে অন্ধকারে বাস করবেন, যেখানে সবাই আলোতে আছে, আর আলো তো নয় শুধু, সূর্য এত কাছে হবে যে আপনাকে পুড়িয়ে ছারখার করবে, অথচ আপনার অন্ধকার। আল্লাহ তাআলা সেরকম সিস্টেম করে রেখেছেন, কেউ ঘামে থাকবে, কেউ আরামে থাকবে, কেউ সূর্যের তাপে দগ্ধ থাকবে, কেউ অন্ধকারে থাকবে। আল্লাহ যাকে যেমন, যার যেমন পাপ সেই রকম পজিশন ঠিক করে রেখেছেন। জুলুম করলে এই জুলুম কিয়ামতের দিনে অন্ধকার। ওয়াত্তাকুশ, আর কার্পণ্য থেকে দূরে থাকো। ফাইন্নাসুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী জাতিকে কার্পণ্য ধ্বংস করেছে। ওয়া হামালাহুম আলা আন সাফাকু দিমাআহুম ওয়াস্তাহাল্লু মাহারিমাহুম, এই কার্পণ্য করার ফলেই আপোষে এমন দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে যে যার ফলে একে অপরের রক্তারক্তি করেছে, রক্তপাত ঘটিয়েছে, আর যা হারাম তা তারা হালাল করে নিয়েছে। মোট কথা, এটা এখান থেকে বোঝা যাচ্ছে যে অতিরিক্ত কার্পণ্য করা, যাকে কার্পণ্য বলে বখিলি বলে, করা যাবে না, কারণ এটা হচ্ছে পূর্ববর্তী জাতির ধ্বংস হওয়ার একটা কারণ। তাহলে বোঝা গেল একাধিক কারণ আছে বলছি, একাধিক কারণ কিংবা কোন কোন মুষ্টিমেয় লোকের জন্য এক একটা কারণ বলা হয়েছে হাদিসে। এ যেমন দ্বিতীয় কারণ একটা বলা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উতরুকুনি মা তারাকতুকুম ফাইযা হাদাসতুকুম ফাখুযু আন্নি ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম ওয়াখতিলাফিহিম আলা আমবিয়াইহিম। এখানে ধ্বংস হওয়ার দ্বিতীয় কারণ বলা হচ্ছে। তাহলে শুধু একটা কারণে পূর্বজাতি ধ্বংস হয়নি, পূর্ববর্তী জাতি ধ্বংস হয়েছে বিভিন্ন কারণে, কিংবা মুষ্টিমেয় একটা কিছু লোক এক এক কারণে ধ্বংস হয়েছে, সেই কারণগুলো আল্লাহ রাসূল কখনো কখনো বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা আমাকে, তিরমিজির হাদিস, তোমরা আমাকে বর্জন করো যতক্ষণ আমি তোমাদেরকে বর্জন করছি, আমি ছেড়ে দিচ্ছি তোমরা ছেড়ে দাও, মানে চুলচেরা বিচার করে কি কেন এই নানা রকম প্রশ্ন করো না। কেমন প্রশ্ন? যেমন ইহুদিরা করেছিল মুসা আলাইহিস সালামকে, কি বলেছিল, ইন্নাল্লাহ ইয়আমুরুকুম আন তাযবাহু বাকারা, আল্লাহ তাআলা আদেশ করছেন তোমরা একটা গায় জবাই করো। তখন তারা কি বলল, কি গায়, কেমন গায়, কি রং, কি রং ইত্যাদি, যত বলে তত শক্ত হয়, যত প্রশ্ন করে তত শক্ত হতে যায়। ওমার কাদু ইয়া ফারুন, শেষ পর্যন্ত তারা করতেই পারত না, যাই হোক শেষকালে তারা পেরেছিল, বড় কষ্ট সাধ্য ছিল সে কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আমি চুপ আছি তখন তোমরা চুপ থাকো, কারণ আল্লাহ তাআলা চুপ আছেন মানেই হচ্ছে কি তোমাদের জন্য সেটা জরুরি নয়, জরুরি হলে ঠিক বলতেন। এই যেমন একজন বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যখন বললেন আল্লাহ তাআলা তোমাদের উপরে হজ ফরজ করেছেন, তখন চট করে এক ব্যক্তি বলে উঠল, এ রাসূল আল্লাহ প্রত্যেক বছর, প্রত্যেক বছর তোমার প্রশ্ন কেন করবে, তোমাদেরকে বলা হলো হজ ফরজ করেছেন তোমার জীবনে একবার, এটা তোমরা কেন কেন প্রশ্ন করে বা পরিমাণ প্রশ্ন করে বা তার কত জীবনে কতবার করতে হবে কথা জিজ্ঞেস করে তোমরা নিজেদের উপরে কাঠিন্য এনো না, কঠিনতা এনো না, আমি তোমাদেরকে ছেড়ে দিচ্ছি, অতএব তোমরা আমাদেরকে ছেড়ে দাও। ফাখুযু আন্নি, যেটা আমি বলবো সেটা তোমরা গ্রহণ করো। ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম মিকাসাতু সুআলিহিম, তোমাদের পূর্ববর্তী জাতিরা ধ্বংস হয়েছে বেশি বেশি প্রশ্ন করার জন্য। প্রশ্ন, ক্রিটিক্যাল প্রশ্ন, বিভিন্ন প্রশ্ন, নানা রকমের প্রশ্ন, প্রশ্ন অনেক সময় এখতিয়ার দিলে পরে কি প্রশ্ন করব খুঁজে পায় না। শেষকালে মোসা নবীর নানির নাম কি হুজুর, আদম নবীর ভাষা কি হুজুর, ইসমাইল আলাইহিস সালাম বদলে যে দুম্বাটা জবাই হয়েছিল হুজুর সে জবাই গোশত কে খেয়েছিল, ইত্যাদি ইত্যাদি এমন প্রশ্ন যে প্রশ্নের উত্তর জেনে কোন লাভ নেই, অবান্তর অবান্তর প্রশ্ন। অনেক সময়ে প্রশ্ন করা হয় জানার জন্য, তার প্রয়োজন আছে, অনেক সময় প্রশ্ন করা হয় জানানোর জন্য, তার মানে সে নিজে জানে অন্যজনকে উত্তরটা জানাবে। অনেক সময় প্রশ্ন করা হয় হুজুরের ইলেম মাপার জন্য, যে কি হুজুর জানে, নিজে জানে কোথাও বইয়ে কোনো বইয়ে পড়েছে, এবারে কথাটা হুজুর জানে কিনা তার ইলেম মাপব দিয়ে তাকে প্রশ্ন করে। অনেক সময় প্রশ্ন করা হয় হুজুরকে আটকানোর জন্য, ঠেকানোর জন্য, যে বেশি বেশি বকছে তাকে অপদস্থ করতে হবে, ও এটাও জানেন না তাহলে আর কি জানেন। এই শ্রেণীর প্রশ্ন করার পর মনোমানসিকতা প্রকাশ করে হুজুরকে ছোট করা, যাতে হুজুর বেশি বকবক না করে। অনেক রকমের প্রশ্ন হয়, প্রশ্ন করার ফলে পূর্ববর্তী জাতি ধ্বংস হয়েছে। ওয়াখতিলাফি হিমালা আম্বিয়াহিম, নবীদের প্রতি, নবীদের ব্যাপারে তারা মতবিরোধ করেছিল, বিভিন্ন রকমের নবী এসেছিল, যেমন আমাদের নবীকে নিয়ে মতবিরোধ আমরা করে থাকি, নবী নূর থেকে তৈরি কিনা, না মাটি থেকে তৈরি, নূরের আল্লাহ নবীর দেহে ছায়া ছিল কিনা, আল্লাহ নবীর দেহে ওজন ছিল কিনা, আল্লাহ নবী গায়েবের খবর জানেন কিনা, হাজির নাজির কিনা, বিভিন্ন রকমের ইখতিলাফ আমরা আল্লাহ নবীকে নিয়ে করে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীর উপরে ইখতিলাফ করে তোমরা নিজেদেরকে ধ্বংস করো না, কারণ পূর্ববর্তী জাতিরা এ ব্যাপারে ধ্বংস হয়েছে। অন্য এক হাদিসে, অন্য এক বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জারুনি মা তারাক্তুকুম ফাইন হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম ওয়াখতিলাফিহিম আলা আম্বিয়াইহিম। এটা হচ্ছে মুসনাদে আহমদ, মুসলিম, নাসাই, ইবনে মাজার হাদিস, প্রায় একই, শেষে খালি বাড়তি আছে। ফাইজা আমার তুকুম বেসাইন ফাতু মিনহু মাস্তাতাতুম, যখন আমি কোন ব্যাপারে আদেশ করব তখন সেটা চুলচেরা বিচার না করে কি এই সেই কেমন কি করে না, যতটা পারো করো, যথাসাধ্য সেটাকে পালন করার চেষ্টা করো, আদেশ করলে যথাসাধ্য পালন করার চেষ্টা করো। এ নয় না পারলে কি হবে যদি, এই যে যদি অনেক প্রশ্ন করে না, যদি যদি করে এরকম করবে না। আর ওয়াইজা নাহাই তুকুমান সাইন ফাদাউ, তবে হ্যাঁ আদেশ করলে যথাসাধ্য পালন করো, কিন্তু নিষেধ করলে পুরোপুরি বর্জন করো, কারণ করাটা কঠিন কিন্তু ছাড়াটা সহজ। এই জন্য যখনই নিষেধ করব তখনই তোমরা কি করো সেটাকে বর্জন করো। মা ওমা আতা কুমুর রাসুল ফাখুজু ওমা নাহা কুম আনহু ফান্তাহু ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যথাসাধ্য কাজ করো, আর যখন নিষেধ করা হবে তখন বর্জন করো। এই হচ্ছে মানার পদ্ধতি। আর যদি তোমরা তা না করো, নানা রকম প্রশ্ন করো, চুঁচেরা মানে কি কেন ইত্যাদি, তাহলে সেই কারণে তোমরা ধ্বংস হবে, যেমন পূর্ববর্তী জাতিরা ধ্বংস হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক বর্ণনায় বলছেন, ইকরাউ কামা উল্লিমতুম ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম ইখতিলাফুহুম আলা আম্বিয়াইহিম, নবীদের প্রতি নানা রকম মতবিরোধ করার জন্য ধ্বংস হয়েছে। এটা একটা ওই আগেরই কথা, ওই একই হাদিস, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিখতিলাফিহিম ফিল কিতাব। এখানে এই হাদিসে বলা হয়েছে মুসলিম শরীফে, যে কিতাবের ব্যাপারে যদি তোমরা ইখতিলাফ করো তাহলে জেনে রেখো পূর্ববর্তী জাতি এই কিতাবে ইখতিলাফ করার জন্য ধ্বংস হয়েছে। কিতাব বলতে আল্লাহর কিতাব কোরআন, যেমন আমাদের তাদের ছিল তাওরাত, জাবুর, কি বলে আপনার ইঞ্জিল, এই সময় আল্লাহ আসমানি কিতাবে যদি ইখতিলাফ করা হয় বা তারা করেছিল যার ফলে তারা ধ্বংস হয়েছিল। এই জন্য কিতাবের ব্যাপারেও আমাদের ইখতিলাফ করা চলবে না আর তর্ক বিতর্ক করা চলবে না। আমর ইবনে শুআইব তিনি তার পিতা থেকে তিনি তার দাদা থেকে বর্ণনা করে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি কাছ থেকে শুনেছেন যে কিছু লোক কোরআনের ব্যাপারে ঝগড়াঝাটি তর্ক বিতর্ক করছিল, তারপর তিনি বললেন ইন্নামা হালাকা মান কানা কাবলাকুম বিহাজা, এই কারণে তোমাদের পূর্ববর্তী জাতি ধ্বংস হয়েছে। দরাবু কিতাব আল্লাহ বাদাহু বিবাদ, আল্লাহর কিতাবের কিছু অংশকে নিয়ে কিছু অংশের সাথে সংঘাত সৃষ্টি করে তারা তর্ক করেছিল। কোরআন আমাদের আছে, আল্লাহর কিতাব আছে, আল্লাহর কিতাবে কি পরস্পর বিরোধী কথা থাকতে পারে? পরস্পর বিরোধী কথা থাকবে? থাকতে পারে না। তো ওয়ালাউ কানা মিন গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, গায়রুল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হলে তাতে অনেক ইখতিলাফ থাকত, কিন্তু কিতাবে ইখতিলাফ নেই। কিন্তু বাহ্য দৃষ্টিতে আমরা ইখতিলাফ দেখতে পাই, বিশেষ করে যারা অনভিজ্ঞ, যারা কিতাব সম্পর্কে জানে না, শরীয়ত সম্পর্কে জানে না, তারা অনেক কিছু দেখতে পাবে। যেমন আপনি আদম আলাইহিসসালামের কথা ধরেন, আদম আলাইহিসসালামকে বা মানুষকে সৃষ্টি করা হয়েছে কি থেকে? মানুষকে সৃষ্টি করা হয়েছে কিছু থেকে? কোরআনে আছে মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, আবার কোরআনেই আছে মানুষকে সৃষ্টি করা হয়েছে পানি থেকে, তাই না? তাহলে এক জায়গায় বললো মাটি থেকে সৃষ্টি করা হয়েছে আর এক জায়গায় বললো পানি থেকে সৃষ্টি করা হয়েছে, কোরআন এরকম দ্বিমুখী কথা কেন বলে? তাহলে পরস্পর বিরোধী হলো। তাহলে আসলে মানুষকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে না পানি থেকে সৃষ্টি করা হয়েছে? এগুলো যারা জানে না তারা এরকম কথা বলে থাকে, কিন্তু আমরা জানি যে আসলে মানুষকে প্রথম মানুষকে মাটি থেকে সৃষ্টি করে তারপরে সমস্ত মানুষকে পানি থেকে আল্লাহ সৃষ্টি করছেন। এখন অনেকে এভাবে প্রশ্ন করে, এই যে যারা অমুসলিম বিশেষ করে যারা কোরআনের ভুল আছে এই দেখায়, তারা বলে এক জায়গায় কোরআন বলছে মাটি থেকে, এক জায়গায় বলছে পানি থেকে, এক জায়গায় বলছে বীর্য থেকে, এসব কি কথা? কিন্তু তারা বোঝে না বলেই বলে। কিন্তু আপাত দৃষ্টিতে পরস্পর বিরোধী কথা থাকলে আমরা জানব যে এই এই হুকুম আগে ছিল, তারপরে সেটা রহিত হয়ে গেছে, পরবর্তীতে আবার অন্য হুকুম দেওয়া হয়েছে, মানে এক এক সময়ে এক এক হুকুম দেওয়া হয়েছে। রহিত না হলেও বলা হবে যদি এইরকম পর্যায় সৃষ্টি হয়, এরকম অবস্থা সৃষ্টি হয়, তাহলে এই হুকুমটা সেখানকার জন্য। যেমন পরস্পর বিরোধী আপনি পাবেন যখন মদের ব্যাপারে আপনি পরস্পর বিরোধী কথা পাবেন। প্রথমে কোথাও পাবেন যে মদ কেমন না, মদ হচ্ছে তাতে পাপ আছে আর মানুষের জন্য উপকারও আছে, তবে উপকারের তুলনায় পাপটা বেশি। কোন জায়গায় বলা হলো তোমরা মদ খেয়ে নামাজে এসো না, তার মানে কি? নামাজে আসার আগে মদ খেও না, বাকি অন্য সময় যেমন কাঁচা পেঁয়াজ খেয়ে নামাজ পড়তে আসতে নিষেধ করা হয়েছে, তেমনি মদ খেয়ে এসো না, তার মানে কি? কাঁচা পেঁয়াজের মতো অন্য সময় খাও, তাই নামাজের আগে খেও না, তাই না? কিন্তু অনেক জায়গায় আছে যে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবু, এসবগুলো হচ্ছে নাপাক, অপবিত্র, শয়তানের কর্ম, অতএব তোমরা বর্জন করো। এখান থেকে বোঝা গেল কি, যে মদ একবারেই বর্জন করতে হবে। তাহলে পরস্পর বিরোধী কথা আমরা পাচ্ছি, কিন্তু এটা ছিল এক এক সময়ের জন্য এক এক রকমের হুকুম, এটা পরস্পর বিরোধিতা নয়। সুতরাং স্বচ্ছ দৃষ্টিতে দেখলে, সুবুদ্ধি সম্পন্ন যদি মস্তিষ্ক নিয়ে আপনি বিচার করেন, তাহলে আপনি পরস্পর বিরোধী কথা কোরআনে পাবেন না। কিন্তু আপনি যদি বের করেন যে কোরআনে একরকম বলছে অন্যরকম বলছে, আমরা কোনটা মানবো, এরকম যদি এরকম করে আপোষে তর্ক বিতর্ক ঝগড়া করেন, তাহলে এটা হচ্ছে পূর্ববর্তী জাতির ধ্বংসের কারণ। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, বলছেন যে পূর্ববর্তী জাতি এই কিতাবের ব্যাপারে বিতর্ক করার জন্য ধ্বংস হয়েছে। দরাবু কিতাব আল্লাহ বাদাহু বিবাদ ওয়াইন্নামা নাযালা কিতাবুল্লাহ ইউসাদ্দিকু বাদুহু বাদা। কিতাবুল্লাহ আল্লাহর কিতাব নাজিল হয়েছে, চার একটা অংশ অপর অংশকে সত্যায়ন করে, মিথ্যায়ন না, সত্যায়ন করে, একটা অংশ অপর অংশকে সত্যায়ন করে। ফালা তুকাজ্জিবু বাদাহু বিবাদ, সুতরাং কিছু অংশকে নিয়ে অন্য অংশকে মিথ্যায়ন করো না। ফামা আলিমতু মিনহু ফাকুলু, সুতরাং তোমরা যা বুঝতে পারলে আল্লাহর কিতাব থেকে তার উপরে তোমরা আমল করো, সেই কথা বলো। ওমা জাহিলতুম ফাকিলুহু ইলা আলিমিহি, আর যেটা তোমরা জানো না সেই না জানা ব্যাপারটা যে জানে তার প্রতি সুপর্দ করো। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যদি না জানো তাহলে যিকির, যে জানে আলেমকে, তাকে জিজ্ঞাসা করো। কোন কোরআনের আয়াতের সরাসরি অর্থ যদি বুঝতে না পারো তাহলে আলেমকে জিজ্ঞেস করো। অনেক মানুষ আছে কোরআনের আয়াত পড়ে নিজে নিজেই অর্থ বার করে নেয়, তাই না? ওই যেমন জাহেলরা আছে, হুকো খাওয়া, সে হুকো খায়, সে মনে করছে হুকো খাওয়া জায়েজ, কেন কোরআনে আচাল হাক্কা তোমার হাক্কা, কোরআনে বলছে হুকো খা, সে নিজে নিজেই জায়েজ করে নাই। আপনারা শুনেছেন যে আমাদের দেশে, দেশের মসজিদ তো মাশাআল্লাহ কার্পেট বিছানো দেখছেন, সুন্দর কার্পেট বিছানো আছে, আর আমাদের দেশের মসজিদে, সব মসজিদে কার্পেট নেই, বড় বড় শহরে হয়তো থাকতে পারে, যেখানে পাড়াগ্রামের মসজিদ সেখানে সিমেন্টের উপরে, টাইলও হয়তো এখন হয়েছে কোথাও কোথাও, কিন্তু আগে তো বেশি টাইল ফাইলও ছিল না, সিমেন্টের মসজিদ, সিমেন্টের মাটির উপরে পাড়াগ্রামের লোকেরা নামাজ পড়ে, তো শীতের দিনে তার উপরে এ বিছানো হয়। কোথায় আমরা কার্পেট পাবো, ওই তালায় চাটাই যাকে বলি, কোনো কোনো সময়ে চট বিছিয়ে নামাজ পড়া হয়, আর গ্রীষ্মের দিনে গুটিয়ে দেওয়া হয়, দিয়ে সিমেন্টের উপরে পড়া হয়, কেননা সিমেন্টটা ঠান্ডা হয়। এইবারে এক রাতে আইসার নামাজের সময়ে আপনার ভিতরে চাটাই বিছানো আছে, আর বাইরের সিমেন্টে, বাইরে যেটা আপনারা এ বলি আর কি, কি বলি, আঙিনা, যেটা ফাঁকা আকাশের নিচে যে আঙিনা থাকে, সেখানে বলছে, কেউ বলছে বাইরে ঠান্ডা, বাইরে নামাজ পড়ো। তখন এবারে দুদলের ভাগ হলো, একদল বলছে তাহলে ভিতরে চাটাইগুলো নিয়ে বাইরে বিছাও কিংবা অন্য চাটাই বিছাও, আর একদম বলছি চাটাই বিছানো দরকার কি, তো পরিষ্কার মেঝে, পবিত্র, সুন্দর, ঠান্ডা লাগবে, তো আমরা এই মেঝেতেই নামাজ পড়ি সিমেন্টের উপরে। তখন এক মোল্লা বলছে যে না, মোসাল্লা বিছিয়ে নামাজ পড়তে হবে, আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাখিজু মিন মাকামি ইব্রাহিমা মোসাল্লা, বুঝলেন? ও এই আয়াত থেকে বুঝেছে যে মোসাল্লা বিছিয়ে নামাজ পড়তে হবে। এ হচ্ছে মুশকিল, যে বোঝে না। মুশকিল হচ্ছে কি, একজন অজ্ঞানী জাহেল, সে জানে যে আমি জাহেল, এটা তো মাফি মুশকিল, কিন্তু মুশকিল হচ্ছে কি, যে একজন জাহেল অথচ সে মনে করে আমি জানি, জাহেল নই, একে নিয়ে বড় মুশকিল। সুতরাং এইভাবে তর্ক হল যে মোসাল্লা বিছিয়ে নামাজ পড়তে হবে, কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাখিজু মিন মাকামি ইব্রাহিমা মোসাল্লা। তো কোরআনের বিভিন্ন জায়গাতে এইভাবে অর্থ নিয়ে যদি তারা এইভাবে দ্বন্দ্ব সৃষ্টি করে, কোরআনের এক জায়গায়, মানে যেমন একটা কথা জন্য বলি, আল্লাহ তাআলা বলছেন লাকাদ জাআকুম মিনাল্লাহি কিতাবুন ওয়া নূরুম মুবিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের কাছে কিতাব এসেছে এবং নূর এসেছে, স্পষ্ট নূর। এই নূর মানে কি, নূর মানে আলো, কিন্তু উদ্দেশ্য কি, আল্লাহ তাআলার কাছ থেকে কিতাব এসেছে আর আলো এসেছে, সে আলো অর্থ কি? ওরা বলছে, কিছু লোক বলে যে নূর মানে হচ্ছে নবী, নিয়ে নবী হচ্ছে নূরের তৈরি। এখানে বলছে আল্লাহ কিতাব, আল্লাহর পক্ষ থেকে কিতাব এসেছে এবং আলো এসেছে, তাহলে এবং যখন বলা হচ্ছে তখন নিশ্চয়ই কিতাব আলাদা জিনিস আর নূর আলাদা জিনিস, আর নূরটা কি, সেটা হচ্ছে নবী, অতএব নূর হচ্ছে, নবী হচ্ছে নূরের তৈরি, আপনি কি বলবেন? কিন্তু আল্লাহ তাআলা কোরআনের আরো জায়গাতে এই কোরআনকেই আলো বলা হয়েছে, কোরআনকেই আলো বলা হয়েছে, কেন হাফেজ সাহেব কোরআনের অনেক জায়গাতে বা দু জায়গাতে আছে, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনামা, তার মানে যে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো এবং সেই নূরের প্রতি ঈমান আনো যে নূর রাসূলের উপরে অবতীর্ণ হয়েছে। তাহলে বোঝা গেল যে নূর অবতীর্ণ হয়েছে রাসূলের উপরে, রাসূল নূর না, তার মানে কি হলো, তাহলে নূরটা হলো কি, কোরআন। কোরআনকেই নূর বলা হয়েছে। আর এই নূর অর্থ হচ্ছে আলংকারিক অর্থে, সত্যপক্ষে এই লাইট না, নূর মানে তো লাইট, তাই না? কোরআন কি এরকম লাইটের মতো জ্বলে? না, উদ্দেশ্য তা না। কোরআনের যে যে উদ্দেশ্য, কোরআনের যে আপনার জ্ঞান, হিদায়াত ইত্যাদি, তাকে আলোর সঙ্গে কি করা হয়েছে, তুলনা করা হয়েছে, উপমা দেওয়া হয়েছে। আলো যেমন অন্ধকারকে আলোকিত করে, তেমনি কোরআন অন্ধকার, যে মানুষের জীবনের অন্ধকারকে আলোকিত করে, তার মানে পথ দেখায়, সঠিক পথ দেখায়, জান্নাতের পথ দেখায়, আল্লাহর পথ দেখায় ইত্যাদি ইত্যাদি। অতএব কোরআন নিয়ে বহু মানুষ আপোষে দ্বন্দ্ব তর্ক করে, যেটা ভালো নয়। যেটা জানছো সেটার উপর আমল করো, যেটা জানছো না সেটা যে জানে তার কাছে শিখে নাও। খবরদার আপোষে তর্ক করো না। অনেক সময় নিজেরা তর্ক করে নেয়, তারপর জিজ্ঞেস করে, তাই না? ও বলে এটা মানে এইটা, ও বলে এটা মানে এইটা। দিয়ে তর্ক করার পর যখন খুব হ্যাঁ হয়ে যায়, তখন হুজুর এটার মানে কি বটে? হ্যাঁ, এতক্ষণ তর্ক করলে, করার পর তারপরে হেরে যাচ্ছ, তখন জিজ্ঞেস করছো হুজুর এটার মানে কি? তো অপমান হবে, অপমানিত হবে। কিন্তু না, তর্ক করার আগেই বলে ভাই আমি জানি না, তোমরা জিজ্ঞেস করতে হবে। আগেই কি করতে হবে? নিজেকে সংবরণ করতে হবে, নিজেকে পিছিয়ে নিতে হবে তর্ক করা থেকে, তবেই হবে জ্ঞানের কাজ। ইবনে মাসউদ থেকে বর্ণিত, কান আইয়াতিন নাস আতা আহুম ফাজাআহু রাজুলুন فأعطاه ألف درهم ثم قال فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما أهلك من كان قبلكم الدينار والدرهم وهما مهلكاكم আরেকটা ধ্বংসের কারণ। ইবনে মাসউদ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে উনি শুনেছেন, মানে একটা লোক তার কাছে চাইল, ইবনে মাসউদের কাছে দিলেন, তারপরে আরেকটা লোক চাইল, তাকে আলফে দিরহাম দিলেন, আলফে দিরহাম 1000 দিরহাম দিলেন। তারপর তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, ইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আদ-দিনার ওয়া দিরহাম, তোমাদের পূর্ববর্তী জাতিকে দিনার দিরহামই ধ্বংস করেছে। তার মানে অর্থই অনর্থের মূল, অর্থই জাতিকে ধ্বংস করেছে, টাকা পয়সাই জাতিকে ধ্বংস করেছে। টাকা পয়সা যেমন জাতির উন্নতির মূল, তেমনি ধ্বংসেরও মূল হচ্ছে টাকা পয়সা। এই অর্থের জন্যই কত যুদ্ধ বিগ্রহ, সোনার খনি দখলের জন্য, পেট্রোল দখলের জন্য, কত রকম যুদ্ধ, অর্থে কালো অর্থের দখলের জন্য কত রকম যুদ্ধ বিগ্রহ ধ্বংস হয়েছে। আর ওয়া হুমা মুহলিকা কুম, আর এই দিনার দিরহামই তোমাদেরকে ধ্বংস করবে। আর আমাদের অন্য হাদিসে আছে যে আমার এই উম্মতের ফেতনা হল কি? মাল ধন, মাল ধন ফেতনা। আর জেনে রাখবেন, মাল ধন না থাকাও একটা ফেতনা, আর মাল ধন বেশি থাকাও একটা ফেতনা। ফেতনা মানে কি? পরীক্ষা। এই জন্য দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ তাআলা এক এক মানুষকে ধন দিয়ে পরীক্ষা করেন, আর এক এক মানুষকে ধন না দিয়ে পরীক্ষা করেন। আপনারা প্রসিদ্ধ একটা কাহিনী শুনেছেন, ওই যে বনী ইসরাইলে তিনটে লোক ছিল, তিন রকম, একজন টাকওয়ালা, একজন অন্ধ, আর একজন কুষ্ঠিব্যাধি রোগওয়ালা, চামড়া সাদা ছিল। তারপর আল্লাহ তাআলা পরীক্ষা করলেন ফেরেশতা পাঠিয়ে, তাই না? সেই পরীক্ষাতে ধন দিয়ে পরীক্ষা করলেন। আগে ধন ছিল না, সবাই ধন পেল, কেউ উট পেল, কেউ গরু পেল, কেউ ছাগল পেল। শেষকালে অন্ধ ব্যক্তি পাশ করল, আর বাকি সবাই, বাকি দুজনে ফেল হয়ে গেল। এই হচ্ছে পরীক্ষা। আল্লাহ তাআলা ধন দিয়ে পরীক্ষা করেন যে সে আমার শুকরিয়া জ্ঞাপন করছে কি না। আর ধন দিয়ে তাতে বা যাকাত ফরজ করেছেন, মানুষ আমার আমার হক আদায় করছে কিনা। অতএব ধন নিয়ে যখনই মানুষ লোভে পড়ে ধনের ব্যাপারে, তখন সে ধন উপার্জন করার জন্য এমন পথ ব্যয় করে বা ব্যবহার করে যে পথ হচ্ছে হারাম। হারাম পথে পা বাড়ায়, হারাম ব্যবসা করে, স্মাগলিং করে, চুরি ডাকাতি করে, তারপরে আপনার তসরুপ করে, তারপর আপনার কখনো ধনের জন্য মানুষ খুনও করে, মানুষ খুনও করে। এইভাবে কত রকমের খবর আপনারা নিশ্চয়ই শুনবেন, ধন সম্পদের জন্য কি হয়, মানুষ ধ্বংস হয়। অতএব তোমাদেরকেও ধন সম্পদ তোমাদেরকে দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, আর এই ধন সম্পদেও তোমরা ধ্বংস হবে। এটা হচ্ছে বাজারের সাথে বাজারের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা কারণ বর্ণনা করে বলছেন, ইন্নি ফারতুকুম আলাল হাউদ ওয়া ইন্না আরদাহু কামা বাইনা আইলা ইলা জাফা আননি লাস্তু আখশা আলাইকুম মান তুশরিকু বাদি ওয়ালাকিন আখশা আলাইকুম আদ-দুনিয়া আন তানাফাসু ফিহা ওয়া তাক্তাতিলু ফাতাহলুকু ফাতাহলিকু কামা হালাকা মান কানা ক্বাবলাকুম, ওই আগেকার হাদিসের সমর্থনে একটা হাদিস যে ধন সম্পদের ফলে তোমাদের কি হবে, ধ্বংস হবে তোমরা। আপনারা জানেন কেয়ামতের একটা আলামত যে ফোরাত নদীর মাঝে বা তীরে বা উপকূলে একটা পাহাড় হবে। কিসের পাহাড়? স্বর্ণের পাহাড়, আল্লাহ আকবার, স্বর্ণের পাহাড়। আর সেই পাহাড়কে দখল করার জন্য, যেমন এখন পেট্রোল দখল করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের যুদ্ধ হয়ে থাকে, পেট্রোল হচ্ছে কালো সোনা, তাই না? স্বর্ণের পাহাড় দেখা দেবে, সেই স্বর্ণের পাহাড়ের দখলের জন্য সারা বিশ্বে কি হবে? বিশ্বযুদ্ধ হবে। সেখানে এমন ফেতনা বাঁধবে যে সেই ফেতনার ফলে বহু মানুষ ধ্বংস হবে। সুতরাং তোমাদের মধ্যে যদি কেউ হাজির হয়, তার থেকে যেন কেউ নেওয়ার চেষ্টা না করে, লোভ লোভ সংবরণ করার জন্য বলা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জেনে রেখো, আল্লাহ তাআলা আমাকে হাউজে কাউসার দিয়েছেন, ইন্না আতাইনা কাল কাউসার, হাউজে কাউসার, আর তা বিশাল চওড়া, আইলা থেকে জোহফা পর্যন্ত চওড়া, অবশ্য আমার জানা নেই কত কিলোমিটার। এই এত চওড়া সেই হাউজ আমাকে দেওয়া হয়েছে, তার মানে সেই হাউজ থেকে তোমরা পানি পান করবে, আমার এটা হচ্ছে মর্যাদা। আর তবে ইন্নি লাস্তু আখশা আলাইকুম আন তুশরিকু বাদি, আমি এটা ভয় করি না যে আমি চলে যাওয়ার পর তোমরা শিরিক করবে। দেখছেন, নবীর খাঁটি বান্দা হলে, কি বলে, খাঁটি উম্মত হলে, নবীর উম্মত হলে পরে সে কোনদিন শিরিক করতে পারে না। নবীর উম্মতের বাইরে চলে গেলে সে শিরিক করবে, কিন্তু আল্লাহর নবী যদি কেউ খাঁটি উম্মত হয় সে শিরিক করতে পারবে না। আমি ভয় করি না যে তোমরা আমার পরে শিরিক করবে, ওয়ালাকিন আখশা আলাইকুমুদ দুনিয়া, কিন্তু আমি তোমাদের ব্যাপারে ভয় করি দুনিয়াকে। তোমরা এই দুনিয়াদারিতে একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবে, প্রতিযোগিতা করবে, তানাফাসুফিহা, দুনিয়া কামাবো, ও এত কামালো আমার কেমন হবে, ও বাড়ি করলো আমি বাড়ি করবো, ও পাঁচতলা করলো আমি দশতলা করবো, ওর পাঁচটা গাড়ি আমার দশটা গাড়ি, এই যে প্রতিযোগিতা। আর প্রতিযোগিতার এই যে এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নামা কি বলে হায়াত দুনিয়া লাহবুম লাইবুম লাইবুম ওয়া লাহবুম ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, দুনিয়ার জিন্দেগি এটাই, পরস্পর প্রতিযোগিতা, পরস্পর গর্ব, প্রতিবেশীর সাথে গর্ব, ভাই ভাই প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা। আর কোরআনে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, আলহাকুমুত তাকাযুর হাত্তা যুরতুমুল মাকাবির, পার্থিব্য প্রতিযোগিতা মানে প্রাচুর্যের প্রতিযোগিতা, এক অপরের সাথে প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে কি করেছে, তোমাদেরকে উদাসীন করে রেখেছে। এই প্রতিযোগিতা তোমরা করবে, এটাই আমার ভয় হয়, এবং তাতে তোমরা ধ্বংস হয়ে যাবে, যেমন তোমাদের পূর্ববর্তী জাতি ধ্বংস হয়েছে। এটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস। বোঝা গেল কি, যে দুনিয়ার ব্যাপারে ধ্বংস এটা খুব বাস্তব, দুনিয়া দাঁড়িয়ে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতামূলক কর্মকাণ্ডে ব্যস্ত থাকলে পরে আপনারা নিশ্চয়ই দেখবেন যে মানুষ ধ্বংস হচ্ছে। আর এই দুনিয়াদারি শুধু টাকা পয়সাই না, দুনিয়াদারি আপনার নেতৃত্ব লোভ আছে, নেতৃত্ব লোভ, নেতৃত্ব করার জন্য, নেতৃত্ব টিকিয়ে রাখার জন্য, গদি বাঁচিয়ে রাখার জন্য মানুষ আপোষে কিভাবে দ্বন্দ্ব করছে, কিভাবে তারা মানুষকে খুন করছে এবং রক্তপাত ঘটাচ্ছে। এইভাবে আরো অনেক কিছু কারণ আছে, আজকে এই পর্যন্তই। যে কারণে পূর্বজাতি ধ্বংস, পূর্ববর্তী জাতি ধ্বংস হয়েছে, সে কারণ সমূহের কিছুটা আপনারা শুনলেন, ইনশাআল্লাহ পরবর্তী আরেক বৈঠকে আপনাদেরকে এ কথা জানাবো, বাকি কথা যে আরো কি কি কারণে পূর্ববর্তী জাতির লোকেরা ধ্বংস হয়েছে। আল্লাহ তাআলা তৌফিক দেন, যেটা শুনছি যে পূর্ববর্তী জাতিরা ধ্বংস হয়েছে এই কারণে, সেই কারণটা থেকে আমাদেরকে বাঁচতে হবে, তবে শোনার লাভ হবে, আর তবে এই হাদিস মানার লাভ হবে। আর আল্লাহ হাদিসটা কেন বলেছেন, তোমাদের পূর্ববর্তী জাতি এই কারণে ধ্বংস হয়েছে, তার মানে কি তোমরা হয়েও না, তারা এই কারণে ধ্বংস হয়েছে, এই কাজটা করার পরে ধ্বংস হয়েছে, তোমরা সেই কাজটা করো না, না হয় তোমরাও ধ্বংস হতে পারো, হবেই, জরুরি না, ধ্বংস হতে পারো। সুতরাং সাবধান, সাবধান করার জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে গেছেন, এবং সাবধান করার জন্য আমরা এই বিষয়টা বেছে নিয়েছি যে কি কি কারণে মানুষ ধ্বংস হয়, ধ্বংসকারিতা আসে, আমরা সেই সেই কারণ থেকে দূরে থাকব, যাতে করে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেবেন যে আমরা ধ্বংস হব না, আমরা সেই কারণে ধ্বংস হব না, বিশেষ করে অন্যায় অত্যাচার করে এবং পাপাচারিতার ফলে আমরা ধ্বংস হব না। আল্লাহ তালা আমাদেরকে যদি কোন জিনিসে ধ্বংস তার নিজের প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস করেন, ভূমিকম্প দিয়ে কিংবা ঝড়ঝঞ্ঝা দিয়ে কিংবা কি বলে আপনার বান বন্যা দিয়ে, তাহলে তার কিছু করার নেই, এগুলো তো আটকানোর কোন উপায় নেই, এগুলো আপনাকে মেনে নিতেই হবে তকদির বলে। কিন্তু কিছু কিছু মানুষের পাপার পাপের কারণও হতে পারে এগুলো। আপনি হয়তো ভালো লোক, আপনি নিশ্চয়ই বুঝছেন যে আমার পাপের কারণে হয়নি, কিন্তু বহু মানুষ আছে যাদের পাপের কারণে এইসবগুলো আছে। জারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়াফু আন কাসির, মানুষ অনেক পাপ করে, অনেক পাপ করে, সেই পাপের ফলে, কিছু পাপের ফলে আমি কখনো কখনো এই ঝড়ঝঞ্ঝা দিয়ে শায়েস্তা করি, আর বহু পাপ থেকে আমি মানে বহু পাপকে আমি ক্ষমা করে দিই। ইয়াফু আন কাসির, বহু পাপকে ক্ষমা করে দিই। তো যাই হোক, ধ্বংসকারিতা বিভিন্ন কারণে আসে, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সেই ধ্বংসকারিতার কারণ থেকে দূরে থাকতে পারি। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين